الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. إخواني وأحبابي الكرام، أزياد درس ودي باب في مواقيت الحج. حجر داس مواقيت أقل إنري بيانغرا ديبو حجر داس وقتو أر حجر زاغا حرمت قلب الله ولي مكة شريم ما قلب الله ولي حدود داس إنر بيانم مجي دو كثيرا مواقيت أسي مواقيت قلية جمع ميقات توي إن دو كثيرا مواقيت أسي كثيرا دي زمنية أرقل دي مكانية المواقيت دو كثيرا كثيرا دي زمنية أرقل دي مكانية. طيب فلشر مجي المواقيت الزمنية الله تبارك وتعالى قرآن مجي ذكر قجي الله يهد قرآن مجي سورة بقرة مجاسي الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. تلا الله تبارك وتعالى هدى حجر وقته خوغمش معلومة يعني دترو منوات نما قرنة والبدن الله عمره قرده عام إسافي حج عند الله عام نو وقته حاسسي توي إن خنين نغلي وقته شوال ذو القادة وعشر ذو الحجة شوال ماش ذو القادة ماش یار بعد دل حج دش تاریخ اینو بطور کی کرا ہوری بو عاشر دل حج ہن ہلے دل حج دش تاریخ پجن توری یانو بطور احرام ما داوری بو حج اللہ تلے بہن جو ہنو منچی اے ماشینو بطور احرام منجی دیلے اے مانشی بہے حج مخالفت دل ہم نہ کریو حج مخالفت دل ہم نہ کریو اخلاق ساتھ ادب ساتھ اے تقوار لازم کریے رے بالا ہم کریو تایو تے اے ماشینو مجے ہن کے احرام منجی دیلے ایڈا تین کسی مرا احرام آسف گل دے الافراد حج الافراد ار گل دے القرآن ار گل دے تمتو تو افراد دے قرآن گروہ یا اترا احرام ربطر ساجے بگوی ایک وارا حج دین ایف جنتو تمتو گروہ یا امرا گروہ بعدی بی حلال جے بگوی. عموما المواقیت الزمنی شوال ذو القادة وعشر ذو الحجة. المواقیت المکانی این الی رسول صلی اللہ علیہ وسلم ذکر گجی بخاری مسلم مجی اسد حدیث تفصیل استاد بیان گجی عبداللہ بن عباس رضی اللہ عنہما یہ ہدی قال وقتلنا رسول اللہ صلی اللہ علیہ وسلم وقتل رسول اللہ صلی اللہ علیہ وسلم اہل المدینہ ذو الحلیفہ اے مدینہ والا ہر مدینہ تو اے مانش مدینہ رہڑا ہتو ان اللہ ولی دے دیان ابیار علی ہدی ذو الحلیفہ یان رکی ونے می قدن یان تو ہرمان دے راہ ہرو اہل الشام ول اہل الشام الجحفہ دين جحفة سينا أهل الشام الله ولياره ولا أهل نجد قرن المنازل دين قرن أجاسي نجد أسي قوسي مريك كتو ما نجد قل أيه إيه ترى تكي قراه ريبو قرن المنازل تكي قراه ريبو ولا أهل اليمن يلملم يمنري نتندا سي يلملم ديانا سيبا يار بعد رسول الله دهن لهن ولمن أتى عليهن من غير أهلهن ممن أراد الحج والعمرة تليه ذاكر ما نشاء الله ينول ميقات আর হে জাগাতু দে মানুষ সকল আইয়ে অন্য মানুষ সকল হজাত দে উমরা নিয়তি তারা তিনো কি করা হরিবো জানতে আরাম বাধা হরিবো দিয়ার বাদ হদে হাদিস হম যে ওমান কানা দুন আযালিকা ফা মিন হাইথু আনশা তলে মে কাতর বুতর মানুষ বারে ন জানতো হজর উমরা নিগজে এই জানতো কি করা হরিবো তারা তো ইহরাম বাধা হরিবো হাতা আহল মক্কা মিন মক্কা মক্কা আলাই মক্কা তো কি করিবো ইহরাম বাঁধিবো এ বলে মুত্তাওয়াকাল হাদিস یار بعد عراقت تو شرقت تو فکری کت مانه جدی در الله رسول خود دو و محل و اهل العراق ذات عرق ذات عرق خود دی اذا غیانه دی عراق رو من جلال بولیاد تولی باین دیان داسی میقات المدینه هستی آن رایان رکت دوره میقات اهل الشام دی هستی انا مجی مصر مغرب دیدون مانه شکل آسی ریا ای تر بگونه گروه بین رابو گرد داکی ریا یار بعد میقات اهل یمن دیان هستی با مکه لیاریان لیره خاصه یار بعد میقات و حال ندیدی ناسه دیاره سیل الکبیر خواهد ایفرا داده بشه من جه فاضایی ندیه میقات ده حال لیراک دی باسی بول جه دین شرکت تو مانش کلا یه مشوری کرده داده تو هودا تو حکم رو دی تره تولی باین این لی مواقیت این هم خیا هم هاد زنی لوا خوری بو دی تره خواهد دیم ورار نیت گره دی تره مکم مجه احرام سر اگلی نواره مکم سه احرام سر اگلی دویلیو ইতা তো ওয়াফেস আজি হলো যদি ওয়াফেস নয় এদলে মানুষই রকমে নতি কি করা হরিব দম দেয়া হরিব মক্কা মুতরে এরাম বাঁধিনে মানে মক্কার বাদ তো আওল যদি মক্কা লয় দে মক্কা লয়ে ইতা হজ লাউলে তো এরাম বাঁধি ইয়ার বাদে যে মানুষকল নাকি থাইরালে আর এফিলিন লেয়ারে বাদ দেশে তোয়ে ইতারার মেকাত খন দিলেব এই হিতারার মেকাতে দে ইয়াখওয়ানি ওয়া মান রাকিবা থাইরা ফাইন্নাহু ইউহরিমু ইযা হাযা আহাদা হাযিহি আল মাওয়াকিত মিন আল জাও ওতো রেশমাতে মাওয়াকিত ইনার ওযু দাশিদলি আনতে ইহরাম আদিব উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিকির গজি ইয়াকুল উমর রাদিয়াল্লাহু আনহু ফানদুরু ইলা হাযিহা মিন তারিকিকুম ইবা বুখারী মাজাসির রিওয়ায়াত তোমরা যদি যখন রাস্তা তো আইয়ত যে তোর মাঝে মেয়ে কাতাতে দূরে সুদূরে আনতে এহরাম মাদ তাহলে ও তো যে তারা ফিলেন লেরা আইয়ে ইতার আইয়ে নিলা করি আর আনতু এহরাম মাদিব এন নকয় আই গান দুই আই কুশল ন করি অন্ন করি এন্ত ন করি এন নকয় আর নগারিবা এহরামে দিব লাগলে গা দুন সুন্নত যাকে হন ওয়াজিব ন মেয়ে কাতাতে এহরাম মাদন ওয়াজিব সুন্নত লা বলি আর অনরা এখন ওয়াজিব ইসি ধরে তরক মগজ ওয়াজিব ইসি ধরে তরক মগজ তাহলে ভাইয়েন খাস করি আল্লাহ তবারক ওয়া তাআলা যে হুদুদ আরার বানা দিয়ে মিকাত বানা দিয়ে এদুর মজে এহরাম মাদা করি ইয়ান্ত এহরাম নমা দিয়ে হিলা করি তো কাই করি বত দিয়ে রইন মিকে বুতরে গলন মানা বোধ মানে জিনিলা করি হিলা করি গলি বললা সাহা খোদায় মক্কা মাদা আগত গলির গনে ফদি মাদে এহরাম মানে মক্কা তো মক্কা আলা বনে দিয়ে তুই মক্কা আলা গেলা বনিবা তুমি দূর তুলতে হয় জন্য ঘুরে গিয়েও আর মতো মক্কা আলা কেন বনিবা ইয়ান কেন গলত কথা তাহলে মক্কা তুমি যদি হুদুদুল হারাম ইয়ান তাজাওয়াজ করি গেলে গেলে তো তুই ওয়াপাস আজ করিব আয়ার বারে এহরাম মাদা করিব যদি নাও বাঁধে ধরে তোমাকে দম দেওয়া করিব ইয়ানি দম মানে উগুয়া সল জগার এরে মক্কার গরিব মঞ্জিন হাবা করিব আনতে গেলে সব অবুদনা আও সব বাকরা ইয়ানি উড়লতো এবারাত ইয়াদ আছে গরুত এবারাত হাত বারাত গরে এবারাত দিয়া মানে সকল ঘর দেড় বুধরে সেরি গেলে দি ফেলিবা আল্লাহ আলম সেরে তো লবাই আইন মক্কা শরিক করে দিয়ে কাম বিহি মুআযযম ইয়ানি জায়গা হেড়ে বাইতুল্লাহ আছে হেড়ে তাই মনে হয় গরিগরি নহারিবা ইনার কে আছে হদুদ আছে ইনার দাসে হ্যাঁ এহতেরাম ইনার দাসে কুদুসি আছে তো যাতে যে মনে হয় গরি দেড়ে রে এহরাম মাদন হ্যাঁ হিলা করি দোহা করি মঞ্চ নহং করি এনলা করি নভারে যে দাসের তো মজা আছে এনলা করা হলে আল্লাহ তফিক তো আল্লাহ আলম।